ইন আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলোচ্য বিষয় হচ্ছে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই ওনার লিখনী থেকে তালবিসুল ইবলিস বা শয়তানের চক্রান্ত সমূহ, শয়তানের যে কৌশল সমূহ এ ব্যাপারে। ইবলিস সবসময়ই বনি আদমের পিছনে লেগে থাকে যতক্ষণ না সে ছয়টি জিনিস তার থেকে অর্জন করে। এর প্রথম বিষয়বস্তু হচ্ছে শয়তান প্রথমত চেষ্টা করে বান্দাদের দ্বারা কুফর এবং শিরকের যে মন্দ মারাত্মক কাজ সেটা তার দ্বারা করাইতে, এবং আল্লাহ আল্লাহ রাসুলের দিকে যাতে শত্রুতা পোষণ করে এ ব্যাপারে সে সব সর্বপ্রথম চেষ্টা করে থাকে। যদি এটা বনি আদম থেকে অর্জন করতে পারে সে, তার জন্য সমস্ত বিষয় সহজ হয়ে যায়। এটাই হচ্ছে প্রথম বিষয় যেটা আবদ বা আল্লাহর বান্দাদের থেকে শয়তান চায়। যদি এইটাই সে করে ফেলতে পারে তাহলে ওই ব্যক্তিকে সে তার আর্মির, তার বাহিনীর একটা অংশ হিসাবে নিয়ে নেয়। সে তখন ওই ব্যক্তিকে মানুষ শয়তান রূপে অন্য আরেকজন মানুষের পিছনে নিযুক্ত করে দেয় তার সহযোগী হিসাবে, ইবলিসের সহযোগী হিসাবে। তখন ওই যে শিরক কুফর করে ওই ব্যক্তি হয়ে যায় মানুষের মধ্যে শিরক এবং কুফর দিকে আহ্বানকারী তার একজন সহযোগী হিসাবে। যদি শয়তান সক্ষম না হয় প্রথম কাজটি করাইতে, শিরক কুফর নিফাক বা কুফর আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুতা এই কাজ না করাইতে, যেই ব্যক্তির ব্যাপারে তার মাতৃগর্ভে লিখিত আছে তাকদীরের মাধ্যমে যে সে হবে মুসলিম, সে মুসলিম হিসেবে থাকবে, তখন ইবলিস চেষ্টা করে তার দ্বিতীয় কাজটি করানোর জন্য, সেটা হচ্ছে যে বিদআত করাইতে চেষ্টা করে সে তার দ্বারা, সুন্নাতের পরিপন্থী বিদআত করাইতে চেষ্টা করে। দ্বীনের জন্য বিদআতের যে ক্ষতি সেটা খুবই মারাত্মক, কারণ হচ্ছে বিদআতের গুনাহ, বিদআতের যে কাজটি বান্দারা করে থাকে আমল হিসাবে, অর্থাৎ ভালো একটি আমল করে থাকে অথচ এটা সুন্না মোতাবেক না সুন্নার বিপরীত, তখন এটা বিদআত হয়ে যায়। যখন সুন্নাতের বিপরীত হয় তখন বিদআত হয়ে যায়। তাহলে যে ব্যক্তি বিদআত করে তার এই সুযোগ থাকে না, কারণ সে যেহেতু ভালো কাজ মনে করে এই কাজটি করে, বছরের পর বছর সে হয়তো এই কাজটি করে যাচ্ছে, অথচ তার খাতায় বিদআত হিসাবে এটা লিখিত হচ্ছে। এটা থেকে তার তওবা করার সুযোগ হয় না, যেহেতু সে এটা আমল হিসাবে করতে পারে, করতে থাকে, একমাত্র আল্লাহ তাকে রক্ষা করেছেন সে ব্যতীত। এটা হচ্ছে নবী এবং রসুলদের আহ্বানের বিপরীত একটি বিষয়, দাওয়াতের বিপরীত একটি বিষয়। বিদআত হচ্ছে শিরক এবং কুফরের একটি দরজা। যদি কোনো ব্যক্তি দ্বারা বিদআত করাইতে পারে তখন সে তাদের অন্তর্ভুক্ত করে, বিদআতী লোকদের অন্তর্ভুক্ত করে তাকে, তখন শয়তানের একটা এজেন্ট হিসাবে এবং তার তরফ থেকে আহ্বানকারী হিসাবে সে কাজ করতে থাকে। যদি বান্দাদের দ্বারা এটাও না করাইতে পারে, অর্থাৎ সুন্নাহ থেকেও বিরত না করাইতে পারে যেটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন সুন্নাতের আমল বান্দাকে, তখন সে যেটা চেষ্টা করে তার দ্বারা কবিরা গুনাহ করাইতে, তার দ্বারা কাবায়ের করাইতে, বড় গুনাহ করাইতে। এবং এক্ষেত্রে শয়তান অত্যন্ত আগ্রহী কিভাবে বান্দাকে বড় গুনাহ বা কাবায়ের মধ্যে লিপ্ত করে ফেলা যায়, বিশেষভাবে ওই ব্যক্তিকে যে হচ্ছে একজন আলেম যাকে মানুষরা ফলো করে, অনুসরণ করে। তো সে চেষ্টা করে যাতে করে এবার অত্যন্ত শয়তান অত্যন্ত আগ্রহী থাকে, চেষ্টা করে যেটা যাতে তার দ্বারা এরকম গুণা করাইতে পারে যেটার মাধ্যমে সে এই গুণাটা স্প্রেড করে দেবে মানুষের মধ্যে, তার এই ডিসঅবিডিয়েন্সটা যাতে মানুষের মধ্যে তার সম্মান কমে যায়। তো সে শয়তান তার এজেন্টদেরকে ব্যবহার করে ওই ব্যক্তির পিছনে মিথ্যা আশা দিয়ে, যাদেরকে সে তার বাহিনী বানিয়ে নিয়েছে ইবলিস, তার এই এজেন্টদের মাধ্যমে মিথ্যা আশা জাগিয়ে তোলে। তো যার মাধ্যমে শয়তান এই কাজটি করিয়ে থাকে কবিরা গুনাহ এবং তার গুনার প্রচার যার মাধ্যমে তার এজেন্টদের মাধ্যমে করিয়ে থাকে, তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে মারাত্মক শাস্তি রয়েছে। ওই গুনাহ সবচেয়ে বড়, যেটা যে ব্যক্তি পছন্দ করে গুনার কাজ প্রচারিত হোক, তৃতীয় লেভেলের কাজটিও না করাইতে পারে, অর্থাৎ তার দ্বারা কোনো বড় গুনাহ করাইতে পারতেছে না, শিরক কুফর তো নাই, এমনকি তার দ্বারা বিদাতও করাতে পারতেছে না, বড় গুনাহ লিপ্ত করতে পারতেছে না, তখন তার চেষ্টা হয় তাকে কিভাবে ছোট গুনাহে লিপ্ত করে ফেলা যায়। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে ছোট গুনার ব্যাপারে সাবধান হও, এই ছোট গুনার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে মরুভূমিতে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন হাদিসে, যেটার অর্থ হচ্ছে যে প্রত্যেকে একটি করে লাঠি নিয়ে আসে, যার ফলে অনেক বড় লাঠির বোঝা হয়ে যায়, যেটা অনেক বড় আগুন জ্বালাইতে আগুনের কুণ্ডলী পাকিয়ে ওঠে। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছেন যে ছোট ছোট গুণাগুলো একত্রিত হয়ে এরকম অনেক বড় গুণাহে পরিণত হবে, যেটা আমাদের আমল বা অন্যান্য কিছুকে ধ্বংস করে দিতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বড় গুণার পর্যায়ে উন্নীত হতে পারে তার এই ছোট ছোট গুণাগুলো একত্রিত হয়ে। যদি এইটাও সম্ভব না হয় বান্দাদের দ্বারা, চতুর্থ লেভেলের কাজটি তাকে প্রথমত শিরক কুফর নিফাক আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা এটাও পারতেছে না, বিদআতের কাজ করাতে পারতেছে না, তৃতীয়ত তার দ্বারা বড় গুনাহের কাজ করাতে পারতেছে না, চতুর্থত এমনকি তার দ্বারা ছোট কোনো গুনাহও করাইতে পারতেছে না, সেক্ষেত্রে শয়তান যেটা তার ট্র্যাপস তার জাল হচ্ছে পঞ্চম লেভেলে, অর্থাৎ ওই ব্যক্তিকে মুবাহ কাজে বেশি জড়িত করে ফেলা, মুবাহ কাজে জড়িত করে ফেলা, যাতে করে সে ব্যক্তি বেশি পুরস্কার অর্জন করতে না পারে। মুবাহ বলতে এমন কাজ যেটার কোনো পুরস্কারও নাই, আবার এটা নিষিদ্ধ নিষেধ না, তো সে যেটা চেষ্টা করে ওই ব্যক্তি অগ্রগামী ব্যক্তিকে তাকে মুবাহ কাজ দিয়ে বেশি ব্যস্ত রাখতে, যাতে করে সে দিনের কাজ করতে না পারে, আল্লাহর জিকির ইবাদা বা অন্যান্য কাজে বেশি সময় না দিতে পারে, বেশি বেশি মুবাহ কাজে ব্যস্ত রাখা যে কাজে কোনো পুরস্কার নাই। যদি এইটাও করতে না পারে বান্দাদের দ্বারা, শিরক কুফর করাতে পারতেছে না, নিফাকি আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা না পারতেছে তার দ্বারা কোনো বিদআত করাইতে, এমনকি কোনো বড় গুনাহ এমনকি ছোট গুনাহও করাইতে পারতেছে না, তখন চেষ্টা করে মুবাহ কাজে বেশি ব্যস্ত রাখতে। যদি এটাও না পারে তার সপ্তম ষষ্ঠ লেভেল হচ্ছে ওই ব্যক্তিকে এমন কাজে ব্যস্ত করে ফেলা যেটা হচ্ছে তুলনামূলক অনেক কম আজর সম্পন্ন। শয়তানের একটা ট্র্যাপস হচ্ছে বান্দাদেরকে এরকম কাজে যাতে ব্যস্ত রাখতে পারে, তার সময়গুলোকে নষ্ট করতে পারে, সে তাকে নির্দেশ দেয়, বান্দাকে নির্দেশ দেয় এমন কাজ করতে যেটা তার অল্প বা কম আজর সম্পন্ন, অনেক কম লোকই এ ব্যাপারে সচেতন রয়েছে। যদি কোনো বান্দা কোনো প্রকারে আনুগত্যের কাজের ব্যাপারে অনেক বেশি আগ্রহ অনুভব করে, তখন সে এই ব্যাপারে সত্যিকার আনুগত্য, এই আনুগত্যকে বা এই অবিডিয়েন্সির যে কাজ আল্লাহর বাধ্যতার কাজ এটার ব্যাপারে সে কোনো সন্দেহ পোষণ করে না, এবং সে মনে করে এটাই তার জন্য আল্লাহর নৈকট্যের মাধ্যম। সে কখনোই চিন্তা করে না যে এটা হচ্ছে শয়তান থেকে তার প্রতি একটা আহ্বান, যাতে করে সে বেশি পুরস্কারের কাজে লিপ্ত হতে না পারে। তো শয়তানের এই আহ্বানকে সে তখন মনে করে এটা আল্লাহ তাআলারই আহ্বান। তো এই যার অবস্থা সে অবশ্য তার ওজর রয়েছে, কারণ সে জানতই না যে ইবলিস তাকে এই তার যে ইবলিস যে দরজাগুলো দিয়ে আসে এই দরজায় এসে যে তাকে এই কাজে ব্যস্ত রাখছে এই জিনিসটার ব্যাপারে সে সচেতনই ছিল না। এই যে সূক্ষ্ম বিষয়টি যে কোন কাজ কখন বেশি অগ্রাধিকার পাবে, বেশি পুরস্কার সম্পন্ন কাজ, এই ব্যাপারটা জানা সম্ভব নয় আল্লাহর তরফ থেকে নূর ব্যতীত, বান্দার অন্তরে আল্লাহর তরফ থেকে নূর ব্যতীত, বিশেষ দৃষ্টিভঙ্গি ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপায় বা পথকে অনুসরণ, আল্লাহর সাথে ওই কাজগুলোর ব্যাপারে যত্নবান হওয়া যা আল্লাহ তাআলা তাকে করতে বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার উপায় হচ্ছে যে ভালো আমলের ব্যাপারে যত্ন না আমল ভালো আমল করার ব্যাপারে নেক আমল করার ব্যাপারে যত্নবান হওয়া, কোন কাজে তিনি বেশি অগ্রাধিকার দিয়েছেন, কোন কাজ আল্লাহ রাসূলকে আনন্দ দিত, এবং কোন কাজ বান্দার জন্য বেশি উপকারী, কোন কাজের ব্যাপারে নাসিহা গাইডেন হিদায়াত রয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে, তার রসুলের তরফ থেকে, তার কিতাবের মাধ্যমে এবং ইমানদার বান্দাদের মাধ্যমে। এ ব্যাপারে কারোই জ্ঞান নাই একমাত্র ওই ব্যক্তি ব্যতীত যে রসুল, যারা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, প্রকৃত ওয়ারিস, প্রকৃত উত্তরাধিকার, যে হচ্ছে এই উম্মাতের জন্য অনেক বড় সহযোগী। অধিকন্তু সৃষ্টির অধিকাংশই এ ব্যাপারে অসচেতন, তাদের কাছে বিষয়টা স্পষ্ট না যে কম পুরস্কারের কাজ, বেশি পুরস্কারের কাজ, কখন কোন কাজের বেশি অগ্রাধিকার হবে। শয়তানের ধোকায় পড়ে কম অগ্রাধিকারের কাজ নিয়ে ব্যস্ত থাকা, অথচ তার প্রতি অন্য অথবা ফরজ ছুটে যাচ্ছে, অথবা এটা তাদের অন্তরে আসে না, তাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এ ব্যাপারে অনুগ্রহ করে থাকেন, তাকে বুঝ দিয়ে থাকেন। যদি বান্দা এই ছয়টা লেভেল থেকেই শয়তানকে মোকাবেলা করে, প্রতিরোধ করে, তখন ইবলিসের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। তখন সে নিযুক্ত করে তার নিজের জিনদের মধ্য থেকে বাহিনী এবং মানুষের মধ্য থেকে বাহিনী ওই বান্দাকে ক্ষতি করার জন্য, তার মধ্যে কুফর ঢুকানোর জন্য, তাকে দলালার দিকে আহ্বান করার জন্য, তাকে বিদআত করার জন্য, লোকদেরকে তার ব্যাপারে সচেতন বা তার বিরুদ্ধে সতর্ক করে, এবং সে চেষ্টা করে বান্দাকে দুর্বল করতে, তার হৃদয়ে ডিস্টার্ব করতে, অসুয়াসা দিতে বেশি বেশি, এইসব পন্থা ব্যবহার করে সে চেষ্টা করে বান্দাকে কনফিউজ বা সন্দেহের দোলাচালে ফেলে দিতে। সুতরাং শয়তান যারা বাতিলের ধারকবাহক বা বাতিলের ধারকবাহক বাতিল পন্থা নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে থাকে মানুষ এবং জিনদের মধ্য থেকে, যে ওই ছয়টি স্তর অতিক্রম করে ফেলে তার বিরুদ্ধে, তখন ইমানদারকে তার মৌতের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হয়। যদি সে এখানে পরাজিত হয়, তার হৃদয়কে বন্দী করে ফেলা হয়। যদি সুতরাং বান্দাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে, তার নফসের জিহাদ, শত্রুদের বিরুদ্ধে জিহাদ, অন্যান্য সমস্ত জিহাদ। তো এখানে বিশেষভাবে হচ্ছে শয়তানের বিরুদ্ধে তার যে জিহাদ, এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে, এভাবে যাতে করে বান্দার দ্বারা কোনো ধরনের হারাম, কুফর, শির্ক, নিফাক, রিয়ার কাজ, লোক দেখানোর আমল করাইতে না পারে। সাথে সাথে হচ্ছে তার দ্বারা কোনো বিদআত না হয়, তার দ্বারা কোনো কাবায়ের বা কবিরা গুনাহ না হয়, তার দ্বারা যাতে ছোট গুনাহ সংঘটিত না হয়, এমন কি তার দ্বারা যাতে বেশি বেশি মুবাহ কাজে বেশি ব্যস্ত না থাকে, আখিরাতের কাজে ব্যস্ত না থেকে, অতঃপর চেষ্টা করে বান্দাদেরকে তুলনামূলক কম পুরস্কারের যে কাজ, সেই কাজ দিয়ে বেশি ব্যস্ত রাখতে, যাতে করে সে বেশি অধিক ভালো কাজ করতে না পারে। এই স্তরগুলো যখন অতিক্রম করে, তখন শয়তান তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে ওই বান্দাকে দলালে নেওয়ার জন্য। সে তার মানুষ এবং জিনদের মধ্য থেকে বাহিনীকে নিয়োগ করে। তো এই জন্য ওই বান্দা, প্রত্যেক বান্দা শয়তানের যে এই অসুয়াসা, শয়তানের এই বিরোধিতা, শত্রুতা, আল্লাহর সাহায্য নিয়ে এটার মোকাবেলা করতে হবে। শয়তানের এই ট্র্যাপসগুলোর মধ্যে, শয়তানের এই যে তালবিসুল ইবলিস যেখানে আলোচনা করলাম, শয়তানের যে ফাঁদগুলো, এগুলোর মধ্যে যাতে কেউ পা না দেয়, নিজেকে এরকম কাজে ব্যস্ত না রাখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা আল্লাহর পছন্দনীয় আমলের মাধ্যমে আমাদের সময়কে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করুন, শয়তানের ওসওয়াসা থেকে, বিভিন্ন তার যে ফাঁদ, এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুন।